السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের আলোচনায় আমরা ওই যে পুরনো আলোচনার জের ধরে যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে বিধ্বংসী আমল বিধ্বংসী কর্ম কোন এমন কাজ আছে যে কাজ করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে আপনার করা আমল ধ্বংস হয়ে যাবে কোনো কাজে আসবে না আপনার ভালো কাজ আপনি করেছেন কিন্তু সেই করা কাজও আপনার কোনো কাজে লাগবে না সেই আমল কোনো কাজে আসবে না কেয়ামতে সেই শ্রেণীর কি কি কাজ আছে আমরা এর আগে প্রায় আট প্রকার আমল বলেছি আলোচনা করেছি যে সেই কাজ করলে আমল নষ্ট হয়ে যায় আর আজকে হচ্ছে ন নম্বর সুদ খাওয়া সুদ খাওয়া অনেক সময় সরাসরি সুদ খায় সুদ খাওয়ার গোনা আপনারা জানেন সুদ খাওয়ার প্রায় সত্তর রকম গোনা আছে সব থেকে ছোট গোনাটা কি আহা মায়ের সঙ্গে না হাউলা ওয়ালা কুয়াতিল্লা বিল্লাহ মায়ের সঙ্গে ব্যভিচার করা তেমনি এক দিরহাম সুদ খাওয়ার জন্য বলা হয়েছে ৩৬ বার ব্যভিচার করার থেকে বেশি খারাপ তো সুদ খাওয়া বিশাল গোনা এবং সুদ খাওয়ার শাস্তি সম্পর্কেও আপনারা জানেন আর এখানে হচ্ছে ছল করে সুদ খাওয়া একটা ডাইরেক্ট সুদ খাওয়া হুজুর আমাকে ১০,০০০ টাকা ঋণ দেন আমি বললাম ১০,৫০০ বা ১০,১১,০০০ লাগবে এরা পরিষ্কার কথা আমাকে ১,০০০ টাকা বেশি লাগবে ডাইরেক্ট সুদ কিন্তু অনেকে ঘুরিয়ে নাক দেখায় মানে সোজা খাবে না কিভাবে খাবে একটু বাঁকিয়ে খাবে সেই সুদ যে সুদ অনেক রকম ভাবে চলে এখানে একটা সুদ দেখেন ধারে জিনিস বিক্রয় করে সেই জিনিসকেই নগদে তার থেকে কম দামে ক্রয় করা কেমন বুঝলেন উদাহরণ এক ব্যক্তির টাকার প্রয়োজন তার কি প্রয়োজন টাকার প্রয়োজন তার কিন্তু জিনিসের প্রয়োজন না মানে আপনার কাছে যে জিনিস আছে আপনার কাছে গেলাম টাকার দরকার ঋণ আপনি দেবেন না কিন্তু আপনি মাল গাড়ি বিক্রি করেন আপনি হয়তো আরো অন্য সামান বিক্রি করেন তখন আপনি বললেন আমার কাছে তো টাকা নেই তো আমার কাছে আপনি সামান নেন দিয়ে সামান নিলাম আমি সামানটা নিলাম নিয়ে আপনাকেই আবার তার থেকে ৫,০০০-৭,০০০ রিয়াল কমে বিক্রি করে দিলাম কেমন হলো আমার উদ্দেশ্য জিনিস না আর ওনারও উদ্দেশ্য কি টাকা বেশি নেওয়া কিন্তু ডাইরেক্ট আমি হুজুরকে বলছি না যে আমাকে ৫,০০০ টাকা সুদ লাগবে তা না বলে মাঝখান থেকে একটা খেলা খেললাম এটা আপনি নেন দিয়ে আমাকে বিক্রি করেন কম দামে দুজনে জানছে যে আসল উদ্দেশ্য টাকা কিন্তু মাঝখানে এটা এসে যায় কি মাঝখানে জিনিসটা এসে যায় খালি সুদটাকে হালাল করার জন্য বাহানা করে যাকে বলে তার বাহানা করে তো এই রকম ক্রয় বিক্রয়কে বাইউল ঈনা বলে বাইউল ঈনা বলে হাদিসে আছে যে ব্যক্তি বাইউল ঈনা করবে এবং আল্লাহর পথে জিহাদ ছেড়ে দেবে সংগ্রাম ছেড়ে দেবে গরুর লেজ যাই হোক তো গরুর লেজ ধরে থাকবে ইত্যাদি তাহলে তোমরা কি হয়ে যাবে ভ্রষ্ট হয়ে যাবে যতক্ষণ না তোমার নিজের দিনের ওপরে দিনের প্রতি ফিরে এসেছ তো মোট কথা সাহাবি জায়েদ বিন আরকাম এই ব্যবসায় জড়িত হয়ে ব্যবসায় এটাকে হালাল মনে করতেন যে এরকম করা জায়েজ মনে করতেন কিংবা ব্যবসায় করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উদ্দেশ্যে বলেছিলেন তওবা না করলে জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত জিহাদকে নষ্ট করে ফেলেছে হাদিস আছে কোথায় বায়হাকি ১১১৩ দ্বারা কুতনি ২১১ মুসান্নাফ আব্দুর রাজ্জাকেও আছে তো মোট কথা আয়েশার উদ্দেশ্য হল যে এই যে কাজটা করছে এটা একেবারে কি হয়ে যাবে হালাল মনে করলে হারাম জিনিসকে হালাল মনে করলে সমস্যা আছে তাই না আপনি একটা হারাম জিনিস করছেন আপনি জানছেন কি এটা হারাম তাহলে আপনার গুনাহ হবে ঠিকই কাবিরা গুনাহ হবে কিন্তু যদি ওই জিনিসটাকে আপনি হালাল মনে করে করেন যে করা হালাল তাহলে কি হয়ে যাবেন আপনি ঈমান নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবেন তার কারণ আপনি কোরআন ও সুন্নাহকে ডাইরেক্ট কি করছেন অস্বীকার করছেন কোরআন সুন্নাহ বলছে এটা হারাম আর আপনি বলছেন হালাল এই জন্য এখান থেকে আপনার যখনই কাফের হয়ে যাবেন তখন আপনার সমস্ত আমল কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ১০ নম্বর হচ্ছে মানুষের উপর জুলুম করা মানুষের উপরে মানুষের প্রতি জুলুম বিভিন্ন ধরনের হয়ে থাকে টাকা নিয়ে জুলুম হতে পারে মার নিয়ে জুলুম হতে পারে গালি গালাজ করে জুলুম হতে পারে বিভিন্নভাবে জুলুম হতে পারে, মানুষের হক নষ্ট করলে জুলুম হতে পারে, অথবা কারো প্রতি কোন জুলুম করে থাকলে এবং তওবা না করে মারা গেলে শেষে বিচারের দিনে সেই হক আদায় করতে সেই জুলুমের বিনিময় আপনাকে দিতে হবে না হবে না, যে হক আপনি খেয়েছেন চুরি করে হোক, ডাকাতি করে হোক, হরফ করে হোক, তসরুফ করে হোক, যেটা আপনি খেয়েছেন সেটা ফেরত দিতে হবেই। যদি আপনি ফেরত দুনিয়াতে না দিয়েছেন কিংবা যার মাল হরফ করেছেন তার কাছে ক্ষমা না চেয়ে নিয়েছেন, আল্লাহ তওবা কবুল করবেন না। দিতে হবে কখন? কেয়ামতের দিনে, যেদিনে না দিনার থাকবে আর না দিরহাম থাকবে, দেওয়ার মতো টাকা পয়সা না বাংলাদেশের টাকা থাকবে না ইন্ডিয়ার না কোনো দেশের টাকা থাকবে, তখন আপনাকে দিতে হবে। আপনার সেদিনে টাকা কিন্তু দুটো থাকবে, কি টাকা? নেকি আর বদি, পাপ আর পুণ্য, এই দুটো যে থাকবে এই দুটো দিয়ে বিনিময়, এই দুটোই হচ্ছে বিনিময়ের মানে পরিষ্কার রাস্তা, আর এই দিয়ে আপনাকে বিনিময় দিতে হবে। আর সেই বিনিময় কিন্তু খুব ভারী পড়বে, ভারী পড়বে না? টাকা দিয়ে নেকি কিনতে পাওয়া যায়? অসম্ভব। টাকা দিয়ে গুনাহ মাফ করানো যায়? অসম্ভব। কোন কোন ধর্মে আছে টাকা দিলেই মাফ হয়ে যায়, কিন্তু না, ইসলামে এরকম টাকা দিয়ে গুনাহ মাফ হয় না, তাই না? আপনি একটা বিশাল পাপ করেছেন, হুজুরের কাছে নিয়ে এসে বললেন যে 5000 টাকা নিয়ে আমার গুনাহটা মাফ করিয়ে দেন, হবে? পারবেন করাতে? কোন কোন ধর্মে থাকতে পারে, কিন্তু আমাদের ধর্মে এরকম নেই, তাই না? তো মানুষের হক নষ্ট করলে প্রতিশোধ দিতে হবে নেক আমলের নেকি দিয়ে, তার ফলে ওই আত্মসাতকারী বা জালেমের সমস্ত আমল নেকি নিঃশেষ হয়ে যেতে পারে। আর নিঃশেষ যখন হয়ে যাবে, দু নম্বর টাকা আছে, সেটা কি? গোনা। গোনাহটা কার? যার আপনি হক মেরেছেন তার, ওর গোনাহ নিয়ে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কেমন হবে ব্যাপারটা? খুব ভারী পড়বে, খুব ভারী পড়বে। এই জন্য আমরা অনেক সময় বলি এত নেকি নিয়ে কি করব। হ্যাঁ, সেদিন আমি বলছিলাম যে নেকি আপনি তুচ্ছ মনে করবেন না নিজেকে, অনেক নেকি আমাদের। একবার জানাজা পড়লেই উহুদ পাহাড় সমান নেকি, তাই না? কিন্তু আবার ধ্বংস হতেও বিশাল, কাল কেয়ামতের দিনে দেখবেন ছোটাছুটি করবে, তখন মা বাবাকে ছেলেকে দেখে, ছেলে মাকে দেখে বা ইত্যাদি সবাই একে অপরকে দেখে কেউ চিনবে না, কেউ চিনবে না, কারণ সেই সময় এমন অবস্থা কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো নিঃস্ব কে? মুফলিস মানে হচ্ছে নিঃস্ব, ফিলসহীন, কপটদক শূন্য যাকে বলে, তার মানে কোন পয়সাই নেই, টাকা পয়সা কোন উৎস নেই আপনার কাছে। আসল নিঃস্ব কে জানো? সাহাবাগণ বললেন, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার কোন দিরহাম নেই, যার কোন আসবাবপত্র ঘরে কিছুই নেই, সেই হচ্ছে নিঃস্ব। না জমি জায়গা আছে, না টাকা সম্পত্তি আছে, না ঘরে কিছু আছে, সে হচ্ছে নিঃস্ব। এরা এটাই আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা وضرب هذا ويعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار কত ভারী বিনিময়। উম্মতের মধ্যে আসল নিঃস্ব তো হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতে নিঃস্ব, যে দুনিয়াতে গরিব, কোন সমস্যা নেই, মাফি মুশকিল, মাফি মুশকিল, তাই না? কিন্তু আসল গরিব হচ্ছে কে? আলা ইনাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। কেয়ামতে যে নিঃস্ব সেই হচ্ছে আসল নিঃস্ব। সুতরাং যে কেয়ামতে মাশাআল্লাহ নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, সব সব কিছু আছে, ফিটফাট নেকি আছে, কিন্তু সেই সঙ্গে সে দেখবে যে সে একে গালি দিয়েছে, ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছে, এর মাল আত্মসাত করেছে, ওকে খুন করেছে, একে মেরেছে, ইত্যাদি বিভিন্ন পাপ। আর সেই পাপ থেকে তওবা করে মারা যায়নি, হক আদায় করে তওবা করে মারা যায়নি। সুতরাং প্রতিশোধ স্বরূপ একে তার নেকি প্রদান করা হবে। কাকে? মাজলুমকে। জালেমের কাছ থেকে নিয়ে জালেমের নেকি কাকে দেওয়া হবে? মাজলুমকে দেওয়া হবে, আর ওকেও তার নেকি দেওয়া হবে। প্রত্যেক মাজলুমকে জালেমের নেকি থেকে দিয়ে প্রতিশোধ দেওয়ানো হবে। পরিশেষে যখন নেকি নিঃশেষ হয়ে যাবে, অথচ তার প্রতিশোধ শেষ হবে না, তখন ওদের গুনাহ নিয়ে এর ঘাড়ে চাপানো হবে, কার ঘাড়ে? জালেমের ঘাড়ে, এবং সবশেষে তাকে দোজকে নিক্ষেপ করা হবে। তাহলে এ নিশ্চয় হয়ে গেল, আর মানে যত আমল করেছিল নামাজ রোজা হজ যাকাত কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল। আল্লাহুল মুস্তাআন। এই মুসলিম শরীফের হাদিস 6744 নম্বর। অন্য এক হাদিসে আছে, ইন্না শাইতানা কাদ ইয়াইসা আন তু'বাদ আল আসনাম ফি আরদিল আরব ওয়ালাকিন্নাহু সাইয়ারদা মিনকুম বিদুন যালিক বিল মুহাক্কিরাত ওয়া হিয়াল মুবিকাত ইয়াউমাল কিয়ামাহ। হাদিস হচ্ছে, নিশ্চয়ই শয়তান এই বিষয়ে নিরাশ হয়েছে যে আরবের মাটিতে প্রতিমা পূজা হবে। আরবের মাটি বলতে যেমন বর্তমান এই সৌদি আরব, সৌদি আরবের মাটিতে প্রতিমা পূজা হবে, এটা কি? এ ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে। ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত এদেশে প্রতিমা পূজা হবে না। আরবের আরো অন্যান্য কান্ট্রি রয়েছে, সেখানে শুরু হয়ে গেছে প্রতিমা পূজা, কিন্তু এখানে আল্লাহ তাআলা এই জমিকে, এই ভূমিকে কি রাখবেন? পবিত্র রাখবেন। এখানে কোন প্রতিমা পূজা, মূর্তি পূজা হবে না। তবে সে এর চাইতে ছোট পাপে তুষ্ট হবে, অথচ তা হবে কেয়ামতে বিধ্বংসী পাপ। তোমরা যথাসাধ্য অত্যাচার থেকে সাবধান থাকো, জুলুম থেকে সাবধান থাকো, কারণ জুলুম হচ্ছে কেয়ামতের দিনে অন্ধকার। বান্দা কেয়ামতের দিন অনেক অনেক নেকি নিয়ে উপস্থিত হবে এবং সে ধারণা করবে যে তা তাকে পরিত্রাণ দেবে, কিন্তু কোন বান্দা খাড়া হয়ে বলবে, হে আমার প্রতিপালক, তোমার এই বান্দা আমার প্রতি অমুক অন্যায় করেছে। তখন ফেরেশতাকে বলা হবে, ওর নেকি সমূহ হতে পরিমাণ মতো মোচন করে দাও। এইভাবে হতে থাকবে, পরিশেষে পাপের প্রতিশোধ দিতে দিতে তার কোন নেকি অবশিষ্ট থাকবে না। এর উপমা হল একদল মুসাফির যারা কোন মরুভূমিতে অবতরণ করে, যাদের সাথে কোনো জ্বালানি থাকে না, অতঃপর তারা জ্বালানি সংগ্রহের জন্য ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা অনেক জ্বালানি জমা করে এবং তাতে আগুন ধরিয়ে ইচ্ছা মতো রান্না করে, অনুরূপ পাপরাশি। বহু জ্বালানি জমা করলে বটে, কিন্তু আগুন ধরিয়ে কি করলে? নষ্ট করলে। এরকম তো পাপরাশি, ওইভাবেই একে ওকে দিয়ে নেকিও একে ওকে দিয়ে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহু মুস্তাআন। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে বলল, হে আল্লাহর রাসূল, আমার দাস দাসী আছে, তারা আমাকে মিথ্যা বলে, আমার বিশ্বাসঘাতকতা করে ও অবাধ্য হয়, আর আমি তাদেরকে গালাগালি করি ও মারধর করি। কারো কারো স্ত্রীও এরকম হতে পারে, তাই না? সুতরাং তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমার অবস্থা কি হবে? তিনি বললেন, তারা তোমার যে পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছে, অবাধ্যতা করেছে ও তোমাকে মিথ্যা বলেছে, এবং যে পরিমাণ তুমি তাদেরকে শাস্তি দিয়েছ, তা হিসাব করা হবে, দেখা হবে পাই পাই বটে কি না। মানে একানাকে একানা, দোয়ানাকে দোয়ানা, মানে সে একটা অন্যায় করেছে, হয়তো একানার অন্যায় করেছে, তুমি দোয়ানা শাস্তি দিলে, তাহলে কি হবে? বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, কম দিয়ে থাকলে আলাদা কথা, কিন্তু বেশি শাস্তি দিয়ে থাকলে লঘু পাপে গুরুদণ্ড, মশা মারতে কামান দাগা যদি হয়ে থাকে, তাহলে বুঝতে পারছো যে কি অবস্থা হবে। কিন্তু যদি তোমার শাস্তির পরিমাণ তাদের অপরাধের তুলনায় কম হয়, তাহলে তো তোমার জন্য অতিরিক্ত মঙ্গল। আর যদি তোমার শাস্তির পরিমাণ তাদের অপরাধের তুলনায় বেশি হয়, তাহলে তা তোমার নিকট থেকে তাদের জন্য অতিরিক্ত মঙ্গল প্রতিশোধ স্বরূপ নেওয়া হবে, তোমার কাছ থেকে কেটে নিয়ে তাদেরকে দেওয়া হবে। এই কথা শুনে একটু সরে গিয়ে লোকটি কান্দতে ও চিৎকার করতে লাগলো, কান্দতে ও চিৎকার করতে লাগলো যে আমি এইভাবে কত মার মেরেছি আর কত এইভাবে শাস্তি দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন, তুমি কি আল্লাহর কিতাব পড়ো না? ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত। কিয়ামতের দিনে আমি স্থাপন করব ন্যায় বিচারের দাঁড়ি পাল্লা সমূহ। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কর্ম যদি সরিষার দানা পরিমাণ ওজনের হয়, সরিষার দানা পরিমাণ ওজনের হয়, তবুও তা আমি উপস্থিত করব, আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাআলা হিসাব করবেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ওজন তার কাছে আছে। এই যে মিসকাল জাররাতিন বলা হয়, জাররা, জাররা মানে কি? ওই যে জাররা, জাররা পরিমাণ বলা হয়, মানে ধুলিকণা। যে ধুলিকণা দেখবেন, এখানে টর্চ চালান, লাইট অফ করে দেন, দেখবেন ঘুরে বেড়াচ্ছে, এ হচ্ছে ধুলিকণা। এই ধুলিকণা পরিমাণ ওজন আল্লাহ তাআলা করবেন, তার কাছে এমন যন্ত্র আছে, বর্তমান যুগে কম্পিউটার, বুঝতেই পাচ্ছেন ওজন কত সূক্ষ্ম। তো কেয়ামতের ওজনও হবে সূক্ষ্ম। আর এই কথা বিদিত যে আল্লাহ ও বান্দার মাঝে হক বিষয়ক পাপের চাইতে বান্দা ও বান্দার মাঝের হক বিষয়ক পাপ বেশি গুরুতর। একটা পাপ করলেন যেটা আল্লাহর হককে পাপ, সেটা তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু বান্দার হককে যদি পাপ করেন, কোন জুলুম ইত্যাদি হয়, তাহলে আগে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, তবে আল্লাহ ক্ষমা করবেন। এটা খেয়াল রাখতে হবে, হক ফিরিয়ে না দিলে অথবা ক্ষমা চেয়ে না নিলে বান্দার তওবা ও কবুল হয় না। পরিশেষে শেষ বিচারের দিন নেক আমলের ভান্ডার থেকে তার খেসারত দিতে হবে, ক্ষতিপূরণ তাকে দিতেই হবে। এই জন্য সুফিয়ান সাউরি বলেছেন, তুমি ও বান্দার মাঝের হক বিষয়ক একটি পাপ নিয়ে আল্লাহ জুয়াজাল্লার সাথে সাক্ষাৎ করার চাইতে তুমি তার মাঝের হক বিষয়ক সত্তরটি পাপ নিয়ে তার সাথে সাক্ষাৎ করা অধিক সহজ। এটা সুফিয়ান সাউরির মত যে আল্লাহর যে হকুকুল্লাহ আছে, হাক্কুল্লাহ যদি একটা পাপ হয়, সত্তরটা পাপ হয়, হাক্কুল্লাহ যদি সত্তরটা পাপ হয় তবুও বাঁচার আশা আছে, কিন্তু যদি হাক্কুল ইবাদ বা হকুকুল ইবাদের একটা পাপ হয় বিশাল কঠিন, সত্তর গুণ কঠিন। বেশ, এগারো নম্বর এবং শেষ, এটাই এগারো নম্বর কাজ হল এমন কাজ যে কাজে আপনার আমল বিধ্বংস হয়ে যাবে, সেটা হচ্ছে মুজাহিদের পরিবারে খেয়ানত করা। মুজাহিদের পরিবারে মানে মানে জিহাদের সময় হয়েছে, জিহাদ ছিল নফল জিহাদ, এটা ফরজে আইন ছিল না। এবারে হয়তো আপনি কাজল আর মামুন প্রতিবেশী, পাশাপাশি দুই বাড়ি, তো কাজল বলল আমার যাওয়া হবে না বা আমার শরীর খারাপ ইত্যাদি, মামুন বলল তাহলে আমি জেহাদ যাচ্ছি, আমার বাড়ির লোককে দেখাশোনা করতে হবে। আর সে যুগ না মোবাইলের যুগ না কিছু, যদিও বর্তমানেও হয়, তবুও এই যুগেও আছে যে বাড়িতে লোক না থাকলে একটা লোকের দরকার, হাট বাজার করা, দেখাশোনা করা ইত্যাদি। তো ঠিক আছে ভাই, আমি ফ্যামিলিকে আমি তোমার দায়িত্বে দিয়ে গেলাম, তোমার দায়িত্বে রেখে গেলাম মানে পর দায়িত্ব দিয়ে বজায় রাখতে হবে না, হবে না, ও তো রাখতেই হবে, সে সমস্ত বজায় রাখতে হবে। কিন্তু অবস্থা হল যাকে যার কাছে ফ্যামিলির দায়িত্ব দিয়ে গেল সে যেন বিড়ালকে মাছ বাঁচতে দিয়ে গেল, বিড়ালকে বলল ভাই তুমি এখানে আমার মাছগুলো দেখো, কুকুরকে গোস্ত রেখে, কুকুরের কাছে গোস্ত রেখে গেল, বলা হলো তুমি এটা কি করো, হেফাজত করো। যদি এইরকম কোন মানুষ হয় যে মুজাহিদ জেহাদে গেছে, তার ফ্যামিলির দায়িত্ব নিয়ে সে তার ফ্যামিলিতে খেয়ানত করল, তাহলে তার অবস্থা শুনুন। পুরুষকে অনেক সময় ঘর ছেড়ে বাইরে যেতে হয়, পড়াশোনা বা রুজি রোজগারের জন্য যেতে হয়, যেতে হয়, আর রুজি রোজগারে যাওয়ার জন্য হচ্ছে এটা হচ্ছে জেহাদ, তাই না? আমরা যে এসেছি বাইরে, আমরা যে দেশ থেকে বিদেশে এসেছি, ছেলে মেয়েদের জন্য ভরণ পোষণের জন্য আমরা এসেছি, তাই না? এটা কি জেহাদ না? এটাও এক প্রকার জেহাদ। জেহাদ শুধু মারামারি কাটাকাটি না, জেহাদের বহু রকম। হ্যাঁ, মারামারি কাটাকাটি সবচেয়ে উচ্চ পর্যায়ের জেহাদ, কিন্তু যারা বিদেশে এসে রুজি রোজগার, তবে হালাল রুজি রোজগার, তাই না, হালাল রুজি রোজগার উপার্জন করছে, তাদের হচ্ছে আল্লাহর পথে জিহাদ, এটাও আল্লাহর পথে জিহাদ। আর কত যে কষ্ট যারা রোজগার করছে, যারা মেহনত করছে তারা বুঝে, বিশেষ করে মাজরার লোকরা, যারা যাদেরকে ইটের কাজ করতে হয়, যাদেরকে সিমেন্টের কাজ করতে হয়, যাদেরকে মাজরা বা ওই যে চাষের কাজ করতে হয়, তারা বলতে পারবে যে এটা কত বড় জিহাদ। আল্লাহ মুস্তাহান। তো যেতে হয় দাওয়াত ও জিহাদের কাজে বহু দূর দূরান্তে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে তার স্ত্রী পরিজনের দায়িত্ব দিয়ে যেতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় রক্ষকই ভক্ষক, বেড়া ক্ষেত খায়। বেড়া ক্ষেত খায় মানে বেড়া দেখেছেন যে ক্ষেতের চারপাশ বেড়া দেওয়া হয়, তো বেড়া নিজেই ক্ষেত খাচ্ছে, তাহলে কে রক্ষা করবে? রক্ষক যদি ভক্ষক হয় কে করিবে রক্ষা বলুন তো? বাহিরের মুসাফির যেন বিড়ালকে মাছ বাঁচতে দিয়ে সফরে যায়, আল্লাহর পরে সে যার উপর ভরসা করেছিল সেই তার সর্বনাশ করে, অনেক সময় তা প্রকাশ পায়। অধিকাংশ সময় মান সম্মান বজায় রাখা তাকিদের চাপা রাখা হয়, যা ঘটল আপোষের মধ্যে মিটিয়ে নিল, মেয়েও আর বলল, বাড়ির লোক, বাড়ির মহিলা আর বলল না, মুজাহিদ ফিরে এলো, চুপচাপ ঢাকা গেল, তাই না? বিষয়টা ঢাকা গেল আর বিচারও হল না আর কিচ্ছু হল না, এটা এক প্রকার খেয়ানত হল। আর এই খেয়ানতের খেসারত দিতে হবে কিয়ামতের মাঠে, কিসের মাধ্যমে? নেকির বিনিময়ের মাধ্যমে, আমলের মাধ্যমে। আল্লাহ মুস্তাহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুরমাতু নিসাইল মুজাহিদিনা আলাল কাঈদিনা কা হুরমাতি উম্মাহাতিহিম ওয়া মা মিন রাজুলিন মিনাল কাঈদিনা ইয়াখলুফু রাজুলান মিনাল মুজাহিদিনা ফি আহলিহি ফায়খুনুহু ফীহিম ইল্লা وُقِفَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ فَيَأْخُذُ مِنْ عَمَلِهِ مَا شَاءَ فَمَا ظَنُّكُمْ. যারা জিহাদে না গিয়ে ঘরে থাকে তাদের পক্ষে মুজাহিদগণের স্ত্রীরা তাদের মায়ের মতো অবৈধ। যে মুজাহিদ বাইরে গেছে তার স্ত্রী, তার মা, তার মেয়ে, তার বোন তোমার কাছে কেমন কার মতো? মায়ের মতো। তোমার ঘরে মা থাকলে যেমন মায়ের সাথে কোনো যৌন আচরণ করতে পারো না, তার সাথে কোনো খেয়ানত করতে পারো না, ইল্লা যদি কেউ পশু হয় আলাদা কথা, পশুদের কাছে সবই সম্ভব বর্তমানে শুনে থাকবেন, তো সেটা পশুত্ব যাদের মধ্যে আছে তাদের কথা আলাদা, কিন্তু একজন মুসলিম কমসে কম তার মায়ের সাথে ওরকম আচরণ করবে না। এমনকি বলা হয়েছে যে যখন তুমি বাড়িতে যাবে মা ছাড়া কেউ নেই তখন তুমি কি করো, গলা ছাড়িয়ে যাও বা অনুমতি নিয়ে যাও, কারণ তুমি মাকে এমন অবস্থায় পাবে হয়তো যা দেখতে তুমি পছন্দ করো না। মায়ের মতো তোমার মুজাহিদ যে তোমার ফ্যামিলির দায়িত্ব দিয়ে গেল সেই ফ্যামিলি তোমার কাছে কার মতো? মায়ের মতো। যারা ঘরে থাকে তাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো মুজাহিদের পরিবারে তার প্রতিনিধিত্ব তত্ত্বাবধান করে অথবা তাদের ব্যাপারে তার খেয়ানত বা বিশ্বাসঘাতকতা করে, সে ব্যক্তিকে কিয়ামতের দিন ওই মুজাহিদের সামনে খাড়া করা হবে, অতঃপর সে মুজাহিদ নিজের ইচ্ছা ও খুশি মতো তার আমল এবং নেকি নিতে থাকবে, নিতে পারবে, নিতে পারবে। অতএব কি ধারণা তোমাদের, তার মানে সে কি ছাড়বে, যত পারে নেকি নিয়ে নেবে? তাহলে আমল ধ্বংস হলো না? হলো না। তোমার নামাজ রোজা সব কিছু করলে কিন্তু মাঝখান থেকে একটা দায়িত্ব তুমি আমানতে খেয়ানত করলে, এই ক্ষেত্রে দেখবেন আপনার আমানতে খেয়ানত, এরকম খেয়ানত বহু হয়ে থাকে। আপনি একজনকে গৃহ শিক্ষক হিসাবে নিয়ে এলেন, কি বলা হয় একে, বাড়ির মাস্টার, বাড়ির ডাক্তার আছে, টিউশনি আছে, বাড়িতে আছে, এবং বুঝতে পারছেন সেই মাস্টার অবশ্য কোন কিশোরী বা যুবতীকে কোন নন মাহরাম মাস্টারের কাছে পড়ানো জায়েজ না, ফেতনার আশঙ্কা আছে, তাতে মেয়ে একটা হোক পাঁচটা হোক, ঠিক আছে, একটা হলে তো মোটেই না, আর নির্জনতা অবলম্বন হবে, তাদের মাঝে যা হবার হবে ঘটবে ঘটবে, এখানেও খেয়ানত হয়, এখানেও খেয়ানত হয়। এমনকি হুজুর মানুষ যারা কোরআন পড়াবার নামে বাড়ি বাড়ি যায়, কোনো কোনো বাড়িতে কোরআন পড়াতে যায়, কোরআন পড়াতে, এটা পবিত্র জিনিস, কিন্তু সেই কোরআনের মজলিসকে কি করা হয়, অপবিত্র করা হয়, এটা খেয়ানত হয় না? তোমাকে হুজুর বলে বিশ্বাস করে তুমি বাড়িতে এলে ঝাড়ফুঁক করাতে যাবে, ঝাড়ফুঁক করাবার জন্য বাড়ির মেয়েদেরকে ঝাড়ফুঁক করাবে, এবার সেখানে তোমাকে একজন হুজুর মানুষ, পরহেজগার মানুষ, সুফিসাফা মানুষ তোমাকে ডেকে ঘরের ভেতরে ঢোকালাম, শেষকালে কি করলাম, চিলকে বিল দেখালাম। চিলকে বিল দেখানো মানে একবার বিল দেখিয়ে দিলেই বাস বারবার আসবে আর ওখান থেকে মাছ শিকার করার চেষ্টা করবে, আল্লাহ মুস্তাহান। এই জন্য চিলকে বিল দেখিয়ে শেষকালে ওই চিল খেয়ানত করে বসে, আর তার ফলে যা সর্বনাশ ঘটার ঘটে, অনেক কিছু রটে আর অনেক কিছু চাপা থেকে যায়, যা বলার কিছু বটে, আল্লাহ মুস্তান। তো এইভাবে খেয়ানত হয়ে থাকে, কিন্তু বিশেষ করে মুজাহিদের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যে যাদেরকে বলা হয়েছে মায়ের মতো, আর তুমি মায়ের মতো হয়েও মায়ের মতো জ্ঞান না করে তুমি তার সঙ্গে বইয়ের মতো জ্ঞান করলে, তাহলে ব্যাপারটা সহজ না। কেয়ামতের দিনে সমস্ত আমলের বিনিময়ে এই প্রতিশোধ দিতে হবে যে তুমি খেয়ানত করেছ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন যেন আমরা এই শ্রেণীর কোনো আমল না করে বসি যার ফলে কি হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, আমল ধ্বংস হয়ে যায়। চাষি যেমন চাষ করে, ফসল ঘরে নিয়ে আসে, সেই ফসল যাতে নষ্ট হয় কত হেফাজত করে, যাতে ইঁদুরে না খায়, যাতে উড়ে না যায় বা পানি না পড়ে, কত রকম ব্যবস্থা করে। আমাদের দেশে ধান, ধান প্রধান দেশ, সেখানে ধানকে কিভাবে দেখেছেন, কিভাবে ওটাকে কি বলা হয়, গোলা, গোলা বেঁধে এমন জমি থেকে উঁচু করে যাতে করে ভিজে না যায়, রোশে না যায়, তাহলে ধানে আঁকুর বেরিয়ে যাবে, সেটাকে সুন্দর করে গোলা বানিয়ে যাতে করে পানিও না পায়, যাতে করে মাটিও রোশে না যায়, যাতে করে ইঁদুরও প্রবেশ না করতে পারে, কত হেফাজত করে। তেমনি আমাদের যে আমল আমরা করছি এগুলোকে তুচ্ছ ভাববেন না, এগুলোকে কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে, আর না হয় এমনিতে নষ্ট হয়ে যাবে। রক্ষণাবেক্ষণ না করলে আপনি এ লাগিয়েছেন কি বলে, গাছ লাগিয়েছেন, ক্ষেত লাগিয়েছেন, ক্ষেতের রক্ষণাবেক্ষণ না করলেই তো পরে ছাগল গরু এসে কি করবে, খেয়ে যাবে, খেয়ে ফেলবে। তো সুতরাং আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আর এই আমল যাতে কাল কেয়ামতে আমাদের কাজে দেয়, এমন কাজ করব না যে এই আমল থেকে, এই নেকি থেকে আবার চলে যাবে, দিতে হবে, প্রতিশোধ দিতে হবে, তাহলে তো বিশাল ব্যাপার। টাকা পয়সা কত কষ্ট করে মানুষ কামাচ্ছে, এখান থেকে কামাচ্ছে, আপনার ছেলে কি করছে, 420 মারছে। 420 কাকে বলে জানি না, 420 মানে কি? হ্যাঁ, তো 420 গিরি করে ভাবছে, আমার বাবা সৌদিয়ায় থাকে, মোটর সাইকেল হাঁকিয়ে, হ্যাঁ, তারপরে বুঝতেই পারছেন বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে এখানে সেখানে 420, হ্যাঁ বাবা সৌদি আরবে থাকে, আসছে টাকা, বললেই হলো, ফোন করলেই বাবা টাকা পাঠিয়ে দেবে। তো যদি এরকম হয়, আপনি আপনার টাকা পয়সা সংরক্ষণ না করতে পারেন, টাকা পয়সা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আপনি তার থেকে রক্ষা না করতে পারেন, তাহলে টাকা পয়সা কোনো কাজে দেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা আমাদের আমলের সংরক্ষণ করতে পারি, আর এমন কোন না কাজ না করি যে কাজে আমল ধ্বংস হয়ে যায়, আমলের নেকি বরবাদ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।